ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله، أشهد أنه بلغ رسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في سبيل ربه حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وعلى من سار على نهجه ودعا بدعوته واستنى بسنته إلى يوم الدين. أما بعد، يقول الله سبحانه وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. ويقول سبحانه وتعالى: وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين. ويقول أيضا سبحانه وتعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. ويقول النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج، ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. وقال أيضا صلى الله عليه وسلم: ألا فليبلغ الشاهد منكم الغائب، أو كما قال صلى الله عليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. میرے محترم، قرآن پاک کتبی آیت تلاوت کرتن در سرمن بہرکم جلوہ جلوہ شان کو حضور صلی اللہ علیہ وسلم کے سمبودھن کرے بولتےن کہ اپنے بولے دین کہ ہمارا راستہ আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা বুঝে শুনে ডাকতে আমার ওই কাম, এবং যারা অনুকরণ অনুসরণ করে তাদেরও একই কাজ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাখানুকো বান্দাদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা তোমাদের যতটুকু সাধ্য আছে, যতটুকু যোগ্যতা আছে, আল্লাহর রাস্তায় এই যোগ্যতাটাকে লাগাও, খাটাও। কুয়াজ তাবা কম আল্লাহ তোমাদেরকে এই কামের জন্য বাছাই করছেন। সম্বোধন করে বলেন, যারা আমার রাস্তায় মুজাহাদা করবে, চেষ্টা করবে, নিজের জান মাল লাগাবে, আমি তাদের জন্য হেদায়তের সমস্ত রাস্তা খুলে দেব। হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ বান্দি সাল্লিউ বান্দি সাহিদুকুম গায়বাকুম, জানি রাখো তোমাদের মধ্যে যারা অনুপস্থিত তাদেরকে, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে দিন পৌঁছানো এই জিম্মাদারি আমার পক্ষ থেকে। যেদিন তোমাদের নিকটে পৌঁছছে এই দিন পৌঁছানো তোমাদের জিম্মাদারি। الحمد لله وحده سبحانه وتعالى، نحمد الله سبحانه وتعالى الذي من علينا بنعمة الإسلام، وكذلك من علينا سبحانه وتعالى أن جعلنا من هذه الأمة المباركة خير أمة أخرجت للناس. الله سبحانه وتعالى جعلنا من أتباع هذا النبي العظيم الذي الله سبحانه وتعالى جعله سيد الأنبياء والمرسلين. الله سبحانه وتعالى من علينا وأعطانا هذا العمل العظيم جود النبي صلى الله عليه وسلم أفضل الجهود على الإطلاق، بل أعطانا جود سيد الأنبياء والمرسلين وجعلنا نوابا عنه صلى الله عليه وسلم في مسؤولية الدين. هذه نعمة عظيمة ونعمة جليلة لم تعطى أي أمة قبل هذه الأمة. বলতেছেন যে আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আল্লাহ পাকের বড় এহসান এবং দয়া আমাদের উপরে। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ইসলামের মতো দৌলত দান করছেন, মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করছি, এটা আল্লাহ পাকের বহুত বড় এহসান এবং দয়া, বহুত বড় মেহরবানি। সাথে সাথে আমাদেরকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন, দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ জাল্লাহু তাআলা খায়র উম্মত শ্রেষ্ঠ উম্মত আমাদের কাজ মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, খারাপ কাজ থেকে ফেরানো, এত বড় কাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের সরদারের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ জাল্লাহু তাআলা বাছাই করছেন। এটাও আল্লাহ পাকের বহুত বড় এহসান এবং দয়া। সাথে সাথে সমস্ত নবীদের যে জিম্মাদারি ছিল, যে কাম ছিল, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নাফর মানি থেকে বাঁচানো, মানুষকে হেদায়তের রাস্তায় আনার মেহনত পুরা করা, এই জিম্মাদারি সমস্ত নবীদের ছিল। এবং সাথে সাথে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই জিম্মাদারি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের ওসিলায় এই জিম্মাদারি এই উম্মতের উপরে আসছে, আমাদের উপরে আসছে। এত বড় কাম যেটা আল্লাহ নবীদের জিম্মায় দিচ্ছেন এবং নবীদের যারা দিয়ে মেহনত করছেন, আল্লাহ মেহরবানি করে খতমে নবুওয়াতের ওসিলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যে আমাদেরকে এত বড় কাম দিচ্ছেন, উম্মত বানাইছেন, সাথে সাথে সমস্ত নবীদের কাম এবং সমস্ত নবীদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আমাদেরকে আল্লাহ দিতেন, এটাও আল্লাহ পাকের অশেষ মেহরবানি। মালা আলম ইয়াকুতুল্লাহ ইখওয়াতুল্লাহ সুবহানাহু তাআলা আন হাযিহি উম্মাহ লাইসা উম্মাত ফিহ ইবাদাহ ফাহাসব ফালিহি উম্মাত আদ-দাওয়া ক্বাবলা আন তাকুনা উম্মাত ইবাদাহ কানা কামা নাআলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আউয়াল ইয়াম বুইসা أقام هذه الأمة معه صلى الله عليه وسلم في مسؤوليته ونبينا محمد صلى الله عليه وسلم من أول يوم قام بجود الدعوة كل من آمن به وكل من صدق رسالته أقامه على هذا الجود ما من صحابي أسلم إلا مباشرة بعد الإسلام قام بجود الدين وقام مسؤولية الدين أعرف أن مرتبة هذه الشهادة شهادة أن لا إله إلا الله وشهادة أن محمد رسول الله تقتضي أن كيف الله سبحانه وتعالى يحقق فينا كيف نؤدي مراد الله تعالى من هذه الشهادة الذي الله تعالى خلق الإنس والجن من أجلها كما الله تعالى يقول وما خلقت الجن والإنس إلا ليعبدون أصحاب النبي صلى الله عليه وسلم عرفوا أن عليهم إقامة كل من هو خلق من أجل العبادة أن تتحقق فيه العبودية لله سبحانه وتعالى لذلك أدوا أمانة هذه الآية عرفوا أن كل من خلق في هذا الوجود من الإنس والجن عليهم أن يعبدوا الله تعالى فلذلك اجتهدوا أن يحققوا مراد الله سبحانه وتعالى من هذه الآية من أول يوم الله جل شأنه أمدرك الدنيا تفتحين أمر الدنيا تجنبهن كرتي বলতেছেন যে আল্লাহ পাকের বান্দা হিসাবে তো আমাদের জিম্মায় আল্লাহ পাকের বন্দেগি, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করা। সাথে সাথে আমরা শেষ নবীর উম্মত, যার পরে কোন নবী আসবেন না, এই জিম্মাদারি মানুষকে দীনের দিকে ডাকা, আল্লাহ পাকের হুকুম পুরা করতে করতে এবং সমস্ত মানুষকে দীনের দিকে ডাকার এই জিম্মাদারি এই উম্মতের উপরে আসবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে এই উম্মতকে এই জিম্মাদারির উপরে উঠাইছেন এবং এই জিম্মাদারির সাথে এই উম্মতকে খাড়া করছেন, এই জিম্মাদারির উপরে এই উম্মতকে উঠাইছেন। বলতেছেন যে যেই ইসলাম গ্রহণ করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে যেই এই কলমা করতেন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই কলমা পড়ে যেই ইসলাম গ্রহণ করতেন সাথে সাথে এই ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমস্ত মানুষ আল্লাহর হুকুম পুরা করে, আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, এই মাকসাদে আল্লাহ জাল্লা শানহু মানুষকে দুনিয়াতে পয়দা করছেন, মানুষকে দুনিয়াতে সৃষ্টি করছেন কোরআনে পাকের মধ্যে ওই মাকসাদের হিসাব হিসাবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমাকে চিনার জন্য, আমাকে মানার জন্য, আমার হুকুম পুরা করার জন্য, আমার হুকুম মতো জীবনযাপন করার জন্য এই উদ্দেশ্যে আমি সৃষ্টি করছি। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই এক জবরদস্ত মেহনতের উপরে যে মানুষকে যে মাকসাদের সৃষ্টি করা হয়েছে, যাতে এক একজন মানুষ ওই মাকসাদের উপরে উঠে ওই মাকসাদ মতো জীবনযাপন করে, আল্লাহকে চিনে আল্লাহ পাকের বাহদানিয়াতের ইয়াকিন নিজের ভিতরে বসায় এবং আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করে, এর উপরে উঠানোর এক জবরদস্ত মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এর উপরে উঠাইছেন। বলতেছেন যেই ইসলাম গ্রহণ করছেন তিনি আল্লাহ পাকের হুকুম পুরা করার সাথে সাথে, আল্লাহ পাকের হুকুম পুরা করার উপরে জীবন উঠানোর সাথে সাথে, যাতে প্রত্যেকটা মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহ পাককে মানতে পারে, আল্লাহ পাকের ইবাদতের উপরে উঠতে পারে, যেই মাকসাদে আল্লাহ পাক এক একজন মানুষকে সৃষ্টি করছেন ওই মাকসাদ বুঝতে পারে, এই মেহনত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবা কেরাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এর উপরে উঠছেন, এর উপরে মেহনত শুরু করছেন। বলতেছেন যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই আয়াতের মাকসাদ বুঝে উদ্দেশ্য বুঝে নিজেও এর উপরে উঠছেন, পুরা মানব জাতিকে এর উপরে উঠানোর জন্য মেহনত নিয়ে খাড়া হয়েছে। ذلك أخوانا سبحانه وتعالى من أول يوم النبي صلى الله عليه وسلم قام بهذه المسؤولية أقام ثم معه ما قربت لا صلاة ولا صيام ولا الحج ولا الفرائض الأخرى أول فريضة كان على هذه الأمة مسؤولية الدين يا أيها المدثر قم فأنذر وربك فكبر هذه أول مسؤولية التي قام عليها النبي صلى الله عليه وسلم وقام أمة معه لنعلم أن الأمم السابقة كان مجرد بعد الإيمان بالله سبحانه وتعالى الله يأمرهم أن يقيموا الصلاة، أما هذه الأمة الإخوة فلا ما جاءت إلا بعد بسنة قبل هجرة النبي صلى الله عليه وسلم أو بسنتين قبل هجرة النبي صلى الله عليه وسلم لما أُسري بالنبي صلى الله عليه وسلم وأُرج به إلى سبع سماوات، ولكن أول أمرنا قام الرسول صلى الله عليه وسلم عليه الأمة يجود الدين وجود الدعوة إلى الله سبحانه وتعالى، فهذا العمل المبارك سبحانه وتعالى بفضل هذا العمل وبسبب هذا الجود المبارك الله سبحانه وتعالى طرد باقي الفرائض كلها، فكل الفرائض التي جاءت فيما بعد بفضل الله تعالى ثم ببرك قيام هذه الامه بهذه المسؤوليه. لذلك اول امر لنفهم كلنا الاخوه ان بالقيام بجود الدعوه الله يحيي في كل زمان، اذا الفرائض خرجت من حياه الامه او نقصت في هذه الامه أو الدين ضعف في حياة الأمة، وليس هناك سبيل في إحياء الدين الناقص أو إحياء الفرائض التي خرجت من الأمة إلى بقيام الأمة بهذه المسؤولية، مسؤولية الدين والدعوة إلى الله سبحانه وتعالى كما قام أصحاب النبي صلى الله عليه وسلم. وقصد حضوركم صلى الله عليه وسلم هي زبردست محنتني মানুষকে দিনের দিকে রাখা, মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপর উঠানোর জন্য মানুষকে যে মাকসাদে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এই মাকসাদের উপর উঠানোর জন্য শুরু দিন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জবরদস্ত মেহনত শুরু করছেন, সাথে সাথে উম্মতকেও এই মেহনতের উপর উঠাইছেন, উম্মতকে এই মেহনতের জন্য খাড়া করছেন যাতে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহ পাকের পরিচয় দেয়, মানুষ যাতে আল্লাহকে চিনে এবং আল্লাহ পাককে মানে। বলতেছেন যে শুরুতেই নামাজ এবং হজ রোজা ইত্যাদি ফরজ হয় নাই, সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজেও দাওয়াতের এক জবরদস্ত মেহনত নিয়ে খাড়া হয়েছেন, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর পরিচয় দেওয়া, সাথে সাথে উম্মতকে এই জবরদস্ত মেহনতের উপর উঠাইছেন। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের ওসিলায় আল্লাহ এই উম্মতকে এই জবরদস্ত মেহনত এই আজীব মেহনত দান করতেন, এর আগে উম্মতের জিম্মায় এই জবরদস্ত মেহনত এইভাবে ছিল না। বলতেছেন যে শুরুতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক জবরদস্ত দাওয়াত দিয়ে আল্লাহ মানুষকে আল্লাহর দিকে ডাকা এই মেহনত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ফিরতেন, আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করতেন ইয়া আইয়ুহাল মুদাররির কুম ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজীব মেহনতের উপরে নিজেও উঠতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে উঠাইছেন। বলতেছেন যে নামাজের মতো এত জবর এত বড় হুকুম এটাও হিজরতের এক বছর আগে অথবা দুই বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়েছেন সেখানে উম্মতের জন্য এত বড় এক হুকুম দেওয়া হয়েছে, এর আগে শুরুতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর দিকে ডাকান, এই আজিম মেহনত নিয়ে দাঁড়াইছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই জবরদস্ত মেহনতের উপরে, এই আজিম মেহনতের উপরে উঠাইছেন। যে মানুষের মধ্যে যখন আল্লাহ, মানুষ যখন আল্লাহকে চিনবে, মানুষের ইয়াকিন যখন মজবুত হবে, মানুষ যখন আল্লাহ পাকের আল্লাহকে চিনবে, তখন আল্লাহ পাকের হুকুম পুরা করার যোগ্যতা তার মধ্যে আসবে, আল্লাহ পাকের হুকুম পুরা করা তার জন্য সহজ হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বপ্রথম আল্লাহ পাকের পরিচয় দিতেন এবং উম্মতকে ওই জবরদস্ত মেহনতের উপর উঠাইছেন। যখন মেহনত করতে করতে তখন আল্লাহ পাকের আহকাম আসছে, নামাজ আসছে, অন্যান্য হুকুম আসছে, বলতেছেন যে অন্যান্য উম্মতের উপরে এত বড় জিম্মাদারি এইভাবে ছিল না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের উতরে যায় এত বড় জিম্মাদারি, এত বড় কাম, এত বড় নবী বলা কাম। এই কাম মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে নাফরমানি থেকে বাঁচানো, মানুষকে আল্লাহ পাকের পরিচয় দেওয়া, মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপর উঠাইবার জন্য এই জবরদস্ত মেহনত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়াতের উতরে যায়। এই উম্মতকে সর্বপ্রথম দেওয়া হয়েছে, এই উম্মত এই কামের উপরে উঠানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে ওনারাও নিজে এই মেহনতের উপর উঠতেন। আল্লাহ জাল্লা শানুহু ওনাদের মেহনতের উপরে মানুষকে দিনের উপরে আনতেন এবং মানুষ আল্লাহ পাকের হুকুমের উপরে উঠতেন। ومن أعلم لدخوة أصحاب النبي صلى الله عليه وسلم رضي الله عنهم لما قاموا بهذه المسؤولية وقاموا بهذا الجود المبارك والنيابة النبي صلى الله عليه وسلم الله نصرهم كما نصر الأنبياء، الله أيدهم كما أيد الأنبياء بتأييدات الغيبية، الله سبحانه وتعالى سخر نظام الكون كله كان موافقا لهم ونفس النصرات والتأييدات التي أعطى الأنبياء أعطى أصحاب النبي صلى الله عليه وسلم وخزائم الله سبحانه وتعالى كانت كلها لقوة رحم إشارة من أصحاب النبي صلى الله عليه وسلم وقاموا بهذا الجود خير الخيام وعرض موعود الله سبحانه وتعالى ما كانت مقتصرة فقط على أصحاب النبي صلى الله عليه وسلم بل هذا الموعود الله تعالى على نصرة هذه الأمة وتأييد هذه الأمة قائمة إلى أن تقوم الساعة بشرط أن تقوم هذه الأمة بهذه المسؤولية كما قام أصحاب النبي صلى الله عليه وسلم إن تنصروا الله ينصركم ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز إلى غير ذلك من الموعودات التي الله تعالى وعد هذه الأمة بقيام بهذه المسؤولية أن تكون نصرة الله تعالى وتأييدات الله تعالى الغيبية موافقة لهذه الأمة وقائمة مع هذه الأمة إلى أن تقوم الساعة. فبوزنكم جبهي যখন এই উম্মতে এই মেহনত নিয়ে দাঁড়াইছেন তো আল্লাহ জাল্লা শানুহু উম্মতের মেহনতের রক্ষে যায় মানুষের মধ্যে ঈমান, মানুষের মধ্যে আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিন, মানুষের মধ্যে দীন এবং দীনের মেহনত সবটাই জিন্দা করছেন। যখন এই উম্মতে এই মেহনত নিয়ে দাঁড়াইছেন তখন দীন দুনিয়ার মধ্যে জিন্দা হইতেছিল, মানুষ দীনের দিকে ইসলামের দিকে আসতেছিল এবং নাফরমানি থেকে বাঁচতেছিল। যখন এই উম্মতে এই মেহনত থেকে এই মেহনত থেকে দূরে সরছে, এই মেহনতকে ছাড়ছে, আস্তে আস্তে দিন দুনিয়া থেকে মিটতেছিল। বলতেছেন যে হার জমানাই একই তরিকা, একই নিয়ম। যখন এই উম্মত এই মেহনতকে নিজের জিন্দিগির কাম মনে করছে, জিন্দিগির মাকসাদ বানাইছেন, আল্লাহ জাল্লা শানুহু মানুষের মেহনতের রসিদায়, এই উম্মতের মেহনতের রসিদায় দিন দুনিয়ার মধ্যে জিন্দা করছেন, মানুষের মধ্যে ঈমান আসছে, মানুষের মধ্যে দিন আসছে, মানুষের মধ্যে আল্লাহ পাকের পরিচয় আসছে, মানুষ আল্লাহকে চিনছেন, আল্লাহকে মানার জন্য মেরে মোহতারাম নিজের জিন্দগিকে বানাইছেন। বলতেছেন যে যখন এই দিনের মেহনত করতে মানুষের এই উম্মতের জিম্মায় জবরদস্ত মেহনত, যখন এই মেহনতের মধ্যে কমি আসছে, এই মেহনত উম্মতের হাত থেকে ছুটছে, তখন দিনের মধ্যে কমি আসছে, নাফর মানে দিন দিন দিন দুনিয়ার মধ্যে খাইতেছিল। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু এই মেহনতের সাথে এই উম্মতের সাথে ওয়াদা করছেন যখন এই মেহনত নিয়ে খাড়া হয়েছেন, আল্লাহ জাল্লা শানুহু ওনাদের মদত করছেন, সাহায্য করছেন, গায়েবী মদত, গায়েবীর সাহায্য, এবং আল্লাহ জাল্লা শানুহু তার সৃষ্টিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পক্ষে ব্যবহার করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কে আল্লাহ জাল্লা শানুহু কদমে কদমে সাহায্য করছেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের জান আর মাল নিয়ে এই মেহনত কে নিয়ে খাড়া হয়েছেন, এই মেহনত কে দুনিয়ার মধ্যে জিন্দা করার মেহনত, যেটা এই উম্মতের জিম্মাদারি ছিল, এই উম্মতের দায়িত্ব ছিল। এই উম্মতের দায়িত্ব নিয়ে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কায়েম দাঁড়াইছেন, তো আল্লাহ জাল্লা শানুহু কদমে কদমে ওনাদের সাহায্য করছেন, কদমে কদমে ওনাদের নুসরত করছেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তার ভান্ডারকে, তার খাজানাকে এই উম্মতের পক্ষে ব্যবহার করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জিন্দেগি এই উম্মতের সামনে যে আল্লাহ জাল্লা শানুহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে কিভাবে মদদ আর সাহায্য করছেন। বলতেছেন যে শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাথে এই মদদ আর সাহায্য খাস না, যে ওনাদের কি আল্লাহ সাহায্য করছেন, না না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জাল্লা শানুহুর নিজাম, আল্লাহ জাল্লা শানুহুর ওয়াদা, এই ইমানদার সকল তোমরা আল্লাহর দিনে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। বলতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পরেও কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ওয়াদা, যারাই এই জিম্মাদারি নিয়ে খাড়া হবে, এই উম্মতের জিন্দগির মাকসাদ, এই উম্মতের জিন্দগির উদ্দেশ্য নিয়েই যে খাড়া হবে, যেই জামানায় খাড়া হবে, যেই জায়গার পৃথিবীর যে কোনো প্রান্তে খাড়া হবে, আল্লাহ জাল্লা শানুহু কদমে কদমে তাদের সাহায্য করবেন। যেহেতু এই উম্মতের বহুত বড় জবরদস্ত জিন্দগির মাকসাদ আর উদ্দেশ্য আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকা, নাফর মানে থেকে এক একজন উম্মতকে বাঁচাই, জান্নাতের রাস্তায় উঠানোর এক জবরদস্ত মেহনত, এর জন্য আল্লাহ জান আর মাল দিয়েছেন। যখন এই উম্মত এই জবরদস্ত কাম নিয়ে খাড়া হবে, যেখানে খাড়া হবে, আল্লাহ জাল্লা শানুহুর ওয়াদা, আল্লাহ জাল্লা শানুহু কদমে কদমে তাদের নুসরত করবে। ذلك إخواتنا سبحانه وتعالى كما نرى أصحاب النبي صلى الله عليه وسلم في درس هذا اليوم المبارك كيف تحولوا من الحياة التي كانوا فيها قبل الإسلام وبعد دخول الإسلام والقيام بهذه المسؤولية أصبحوا سادات الأمم وكانوا إخوة خير أمة أخرجت للناس بالمعنى الكلمة أن الله سبحانه وتعالى أثنى عليه بكثير من الآيات في القرآن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية وأيضا يقول رجال صدقوا ما عهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا إلى غير ذلك من الآيات التي الله تعالى يثني عليهم وعلى الصفات التي تحصل عليها ببركة هذا العمل المبارك لذلك ببركة هذا الجهود الله تعالى أكمل الدين الكامل في حياتهم كان يجوز الدعوة الإخوة أسرع وسيلة وأقوى وسيلة لتكميل الدين وتكميل الإيمان وشعب الإيمان كل حياتنا تكميل الدين الكامل من الإيمانيات والعبادات أخلاقيات معاملات ومعاشرات القيام بهذا الجهود المبارك الله أكمل جميع الشعب في حياتهم وأصبح الدين متجسد حياتهم وكان دعوة سهلة يذهبون إلى الأقوام وللأمم ماذا كيف يدعونهم إلى ماذا؟ يدعون الأمة إلى ما هم عليه دعوة كان فقط كونوا مثلنا ناس ينظر إلى حياتهم ويحبونهم ينظرون إلى أخلاقهم ويتأثرون بهم ويدخلون في دين الله تعالى أفواجا وذلك رأي الصحابة الكرام رضي الله عنهم أجمعين زور صلى الله عليه وسلم ارشفين এই এক জবরদস্ত জিম্মাদারি, এই এক জবরদস্ত জিন্দগির মাকসাদার উদ্দেশ্য নিয়ে খাড়া হয়েছেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু ওনাদের জিন্দগিকে কিরকম সুন্দর করছেন, খায়ের উম্মত হিসাবে এই উম্মতের কাম কাম হিসাবে এই উম্মত যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন এই কাম নিয়ে খাড়া হয়েছেন, আল্লাহ জাল্লা শানুহু ওনাদের জিন্দগি পরিবর্তন করে দিচ্ছেন, ওনাদের ইমানের মধ্যে উন্নতি আছে। বলতেছেন যে ইসলাম গ্রহণ করার আগে ওনাদের জিন্দগির কি অবস্থা ছিল, কত কঠিন অবস্থা ছিল, যখন ইসলাম গ্রহণ করছেন এই জিম্মাদারি নিয়ে খাড়া হয়েছেন, এই জিম্মাদারি নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খাড়া হয়েছেন, মানুষকে আল্লাহ দ্বীনের দিকে ডাকা, মানুষকে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দিকে ডাকা, মানুষকে আল্লাহ পাকের একত্ববাদের দিকে ডাকা, মানুষকে আল্লাহ পাকের বড়াই বড়ত্বের দিকে পরিচয় দেওয়া, বলতেছেন যে জিম্মাদারি নিয়ে যখন খাড়া হয়েছেন আল্লাহ জাল্লাহ শানহু ওনাদের জিন্দগি পরিবর্তন করে দিয়েছেন, ওনাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আসছে, ওনাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আসছে, এবং আল্লাহ জাল্লাহ শানহু কোরআন পাকের মধ্যে ওনাদের অনেক জায়গায় পরিচয় দিয়েছেন এবং ওনাদের ওনাদের গুণাবলী বর্ণনা করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, ওয়াল্লাযীনা মাআহু ওই সমস্ত মানুষ, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজের কাম বানাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদকে নিজের জিন্দেগির মাকসাদ বানাইছেন, আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তাদের অবস্থা তো এমন তারা কাফিরদের মোকাবিলায় এত বড় শক্ত কিন্তু পরস্পর বহুত বড় নরম দিল এবং বড় একে অপরের উপরে রহম দিল এবং একে অপরের সাথে বড় দয়াবান এবং একে অপরের সাথে বড় বড় মহাব্বতের সাথে জীবনযাপন ওনাদের পরিচয় দিচ্ছেন, ওনাদের প্রশংসা করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই কাম নিয়ে খাড়া হয়েছেন, কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় ওনাদের প্রশংসা করছেন, ওনাদের পরিচয় দিচ্ছেন। হিজাবুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, ওই সমস্ত মানুষ যারা সত্যে প্রমাণিত করছেন যে সমস্ত সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি তাদের উপরে আল্লাহ জাল্লা শানহু যে সমস্ত তাদের সাথে আল্লাহ পাক যে সমস্ত ওয়াদা করছেন এইগুলি তারা পুরা করে দেখাইছেন, কেউ তো পুরা করছেন কেউ অপেক্ষা করতেছেন। এইভাবে কোরআনে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের বিভিন্ন প্রশংসা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে দাওয়াত ইল্লাল্লাহ এই কামের মেহনতে আল্লাহ ওনাদের জিন্দগি কিরকম পরিবর্তন করছেন, ওনাদের ইমানের মধ্যে কিরকম পরিবর্তন আসছে, ওনাদের ইবাদাতের মধ্যে কিরকম পরিবর্তন আসছেন, ওনাদের মুআমালাতের মধ্যে, ওনাদের মুআশারাতের মধ্যে, ওনাদের আখলাকের মধ্যে, ওনাদের লেনদেনের মধ্যে, ওনাদের ঘরানা জিন্দগি, ওনাদের পারিবারিক জিন্দগি, ওনাদের সামাজিক জিন্দগি, ওনাদের আখলাক এবং চরিত্রের মধ্যে কিরকম পরিবর্তন আসছে। বলতেছেন যে যখন মানুষ এই জবরদস্ত মেহনত নিয়ে খাড়া হয় আল্লাহ ওনাদের ওনার জিন্দগির ওনাদের জিন্দগির মধ্যে দিনকে পরিপূর্ণ করেন, ওনাদের ইমানের মধ্যে পরিপূর্ণতা আছে, ইবাদাতের মধ্যে পরিপূর্ণতা আছে, মুআমালাত পরস্পর লেনদেনের মধ্যে দিনই পরিপূর্ণতা আছে, মুআশারাতের মধ্যে দিনই পরিপূর্ণতা আছে, আখলাকের মধ্যে দিনই পরিপূর্ণতা আছে। যখন এই জবরদস্ত মেহনত নিয়ে খাড়া হয় তো মানুষের জিন্দগির মধ্যে মানুষের জিন্দগির মধ্যে দিনের পরিপূর্ণতা আছে, দিন পরিপূর্ণ ভাবে তাদের জিন্দগির মধ্যে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জবরদস্ত মেহনত দিয়ে খাড়া হয়েছেন, আল্লাহ ওনাদের জিন্দগিকে পরিবর্তন করছেন, ওনাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আছে। বলতেছেন যে ওনারা যে সমস্ত জায়গায় দাওয়াতের মেহনত নিয়ে গেছেন এইভাবে খুলে ইসলামকে বুঝাইতে হয় নাই, ওনারা নিজের পরিচয় দিচ্ছেন কোনো মেসানা তোমরা আমাদের মতো হয়ে যাও। এই জন্য যেহেতু ওনাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন ছিল, এবাদাতের মধ্যে পরিপূর্ণতা ছিল, মুআমালাতের মধ্যে পরিপূর্ণতা ছিল, লেনদেনের মধ্যে দিনই পরিপূর্ণতা ছিল, মুআশারাতের মধ্যে দিনই পরিপূর্ণতা ছিল, ঘরানা জিন্দগি, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি, এই সমস্ত জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন ছিল, আখলাকের মধ্যে পরিপূর্ণ দিন ছিল। এই জন্য ওনারা ওনাদের জিন্দগির দিক দেখায় ইসলামের পরিচয় দিচ্ছেন। বলতেছেন যে ভাই যখনই আমরা এই জবরদস্ত মেহনত নিয়ে খাড়া হবো, এই জবরদস্ত মেহনতের উপরে নিজেকে উঠাবো, আল্লাহ আমাদের জিন্দগির মধ্যেও পরিপূর্ণ দিন আসবে আনবেন, এবং আমাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আসবে, আমাদের জিন্দগিও মানুষের জন্য নমুনা হবে, আমাদের জিন্দগি দেখেও মানুষ ইসলাম আর দিনের দিকে আসবে। إخواني الله سبحانه وتعالى هذه الأمة كما نعلم لما شاركت هذا الجيوش قرون كثيرة كيف هذه الأمة أصبحت أمة ذليلة وكم فقدت هذه الأمة سقطت في حفرة ذلة أسأل الله سبحانه وتعالى اليوم رفع نصر عن الأمة بسبب تركها مسؤولية الدين لأن هذه الأمة الله تعالى ما أوجدها ولا أوجدنا لكم من أتباع النبي صلى الله عليه وسلم إلا لأجل هذه المسؤولية مسؤولية الدين وليس لعباداتها لا فقط لأجل قيام مسجد الدين ونياب النبي صلى الله عليه وسلم. لكن هذه الأمة لما تركت مفن في الدين وتركت مفن في النبي صلى الله عليه وسلم وقيام مسجد الدين كم هذه الأمة وخسرت. ونعلم الحال التي عليه الأمة في هذا الزمان. لذلك الله تعالى رحمة منه على الإنسانية والبشرية الله أحيا هذا الجزء مرة أخرى الحمد لله. لما الله سبحانه وتعالى هل فهذا الخير في قلب عبده إياس رحمة الله عليه وبدأ بهذا الجود المبارك. ومنذ أن بدأ هذا الجود هذا جود الحملة أخذ ينتشر شيء فشيء وحتى الآن الحملة يكاد لا توجد وقعة في العالم إلا هذا العمل موجود فيه. وآثر هذا العمل الحمد لله كم قامت مساجد وكم ناس رجعوا إلى الله وكم غير مسلمين دخلوا في الإسلام وكم من آثار عظيمة جدا موجودة في العالم جميعا بفضل الله تعالى وببركة هذه الحركة البسيطة موجودة في الأمة إلى هذا الزمان. لذلك هذه كلها أدلة على أن هذه الأمة متى ترجع إلى الله الله تعالى وعدها بنصرا ينصرها وجودا إلى الآن ما وصل إلى مستوى الذي كان عليه الصحابة النبي صلى الله عليه وسلم وأين وصل شيء بسيط جدا وما يرينا هذه النصرات الغيبية التي نرى في هذا الزمان. لذلك أخواننا سبحانه وتعالى مطلوب نحن وياكم كلنا نجتهد في هذا الجهد المبارك ونفهم أن نحن وأموالنا وأنفسنا أوقاتنا كلها فقط لأجل علا كلمة الله سبحانه وتعالى يبتكون كلمة الله هي العليا وكلمة الذين كفروا السفلى لنفهم أن هذه مسؤولية علينا وأن هذا العمل فرض عين علينا وليس عمل تطوعي بل فرض عين على كل مسلم. বলেছেন যে ভাই এই উম্মতের জিম্মা এত বড় কাম এত বড় জিম্মাদারি যেখানে এই উম্মত এই কামের মধ্যে এই উম্মতের মধ্যে দুর্বলতা আছে এই উম্মত এই কামের মধ্যে কমি করছে এই উম্মতের মধ্যে এই কামের ব্যাপারে দুর্বলতা আছে আস্তে আস্তে উম্মতের মধ্যে উম্মত নিজের দিকে নামতে ছিল বলতেছেন যে উম্মতের মধ্যে উম্মত নিজের দিকে নামতে ছিল অপমান অপদস্থতার মধ্যে এই উম্মতের অপমান অপদস্থতা এই উম্মতের উপরে আসতে ছিল দিল্লিতে এই উম্মতের উপরে আসতে ছিল বলতেছেন যে ভাই এই উম্মতের মাথা উঁচা হওয়া এই উম্মত শুধু ইবাদতের উপরে উঠলেই এই উম্মতের মাথা উঁচা হওয়া না এই উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহর বান্দা হিসাবে তো বন্দেগী করবেই সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নুমাইন্দিগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজের কাম বানানো জিন্দগির মকসদ বানানো এবং নিজের জানার মাল এই কামের জন্য লাগানো এই উম্মতের জিন্দগির মকসদ এবং উদ্দেশ্য এই উম্মতকে এত বড় কামের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন খাইর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন বলতেছেন যে যখনই এই উম্মত এই কামের মধ্যে কমি করছে দুর্বলতা আছে এই উম্মত নিজের দিকে নামতে ছিল দিল্লি আর অপমান অপদস্থতা পুরো উম্মতের উপরে আসতে ছিল যখনই আবার উম্মত এই কাম নিয়ে খারাপ হয়েছে বলতেছেন যে হযরত মানে ইয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই ব্যাপক ভাবে পুরো দুনিয়ার মধ্যে কাম নিয়ে খারাপ হওয়ার জন্য যখন জবরদস্ত মেহনত শুরু করছেন আল্লাহ জাল্লা শানুহু ওনার কোরবানি আর ওনার মেহনতের উঠে যায় আস্তে আস্তে সবার মধ্যে ব্যাপক ভাবে মমি ভাবে সবার মধ্যে এই মেহনতের এক অনুভূতি আসতেছে বলতেছেন যে মেহনত হইতে হইতে কোরবানি হইতে হইতে আজকে পুরো দুনিয়ার মধ্যে এই মেহনত আজকের দুনিয়ার কোন জমিন এমন নাই কোন দেশ এমন নাই যে দেশে এই মেহনত পৌঁছে নাই যে দেশের মধ্যে এই মেহনত নিয়ে খাড়া হয় নাই বলতেছেন যে ভাই এই জমানায়ও এই কুরবানির সাথে মেহনত শুরু করার কারণে আল্লাহ জাল্লা শানুহু পুরো দুনিয়ার মধ্যে পৃথিবীর আনাচে কানাচে এই মেহনতকে পৌঁছাই দিচ্ছেন কত মসজিদের মধ্যে এই মেহনত চালু হয়েছে কত দেশের মধ্যে এই মেহনত চালু হয়েছে কত মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে কত মানুষ আল্লাহ পাকের নাফরমানি থেকে ফিরে আল্লাহ পাকের ইতাআতের মধ্যে আসছেন আল্লাহ পাকের হুকুম পুরা করা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আসছেন আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করার মধ্যে আসছেন বলতেছেন যে আজকে পুরো দুনিয়ার মধ্যে যে পরিবর্তন একটু মেহনত শুরু হয়েছে কোরবানি শুরু হয়েছে উম্মতের যে জিম্মাদারি এই জিম্মাদারি অনুভূতি কিছু না কিছু আসছে আল্লাহ জাল্লা শানুহু এর উঠে যায় পুরো দুনিয়ার মধ্যে এক পরিবর্তন আনছেন বলতেছেন যে আজকে পুরো দুনিয়ার মধ্যে মেহনতের উঠে মসজিদে মসজিদে মেহনত হইতেছে দেশে দেশে মেহনত হইতেছে জায়গায় জায়গায় মেহনত হইতেছে মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে বলতেছেন যে ভাই যখন ওইভাবে আমরা নিজের জানার মাল নিয়ে খাড়া হব, যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের জানার মাল নিয়ে খাড়া হয়েছেন, পুরো দুনিয়াকে সামনে রাখি খাড়া হয়েছেন, নিজের জিন্দগির মাকসাদ বুঝে এই কামের হক আদায় করছেন, আল্লাহ জাল্লা শানুহু যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে মদদ আর সাহায্য করতেন, বলতেছেন যে আমরাও যখন এই কাম নিয়ে খাড়া হব, এই কামের হক আদায় করব, জিন্দগির মাকসাদ বানাবো, নিজের জানার মাল সেই কামের জন্য লাগাবো, নিজের যোগ্যতা আর জিকির সেই কামের জন্য লাগাবো, আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদের মতো আমাদের সাহায্য করবেন, সাহাবাদের মতো আল্লাহ জাল্লা শানুহু আমাদের মদদ আর সাহায্য করবেন, আল্লাহ পাকের ওয়াদা পুরা করবেন, দিনকে দুনিয়ার মধ্যে জিন্দা করবেন, নাফরমানিকে দুনিয়ার থেকে খতম করবেন, বলতেছেন যে ইমান আর ইসলামকে দুনিয়ার মধ্যে জিন্দা করবেন, বেদিনীকে দুনিয়ার থেকে খতম করবেন, আল্লাহ জাল্লা শানুহুর ওয়াদা আল্লাহর কলমার দুনিয়াতে উঁচে হবে এবং সমস্ত আল্লাহ পাকের নাফরমানির সব জিনিস দুনিয়া থেকে খতম হবে। যখন উম্মত ওই জবরদস্ত কাম নিয়ে খাড়া হবে, ওই জবরদস্ত কামকে জিন্দগির কাম মনে করে, জিন্দগির মাকসাদ মনে করে আমরা যখন দেখি যখন এই কামের জন্য খাড়া হব, নিজের কাম মনে করব, জিন্দগির মাকসাদ মনে করব, জ্ঞান আর মালের আসল হক মনে করব, এই কামের জিম্মাদারি বুঝব, তো বলতেছেন যে যখন ওইভাবে খাড়া হব, যেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খাড়া হয়েছেন, তো আল্লাহ জাল্লা শানুহু পুরা দুনিয়ার মধ্যে ওইভাবে পরিবর্তন করবেন যেভাবে সাহাবাদের জামানায় পরিবর্তন করতেন, বলতেছেন যে আল্লাহ আমাদের চোখে দেখাই দিবেন, আমরা দেখতে পাইব আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা পুরা দুনিয়ার মধ্যে কিভাবে পরিবর্তন করে। فخروجنا في هذا الزمان لخلال سبحانه وتعالى نخرج حتى كيف نجتهد على قلوبنا كيف يأتي الإيمان المطلوب، فأنا مطلوب نجتهد على هذا الإيمان كيف يترقى الإيمان وكيف يصبح اليقين يكون يقين على الله سبحانه وتعالى كما الله تعالى يريد، وكذلك كيف تصبح الأعمال أعمال يقين، كيف يأتي فيها روح، كيف يأتي فيها قوة حتى هذا المسلم يستفيد بهذه الأعمال من ذات الله تعالى ومن خزائن الله تعالى ومن نظام الغيب. فأنا الأصل في شيما الإخوة والاستفادة من نظام الله تعالى الغيب والاستفادة من خزائن الله سبحانه وتعالى، لا يكون استفادة من الأسباب كما اليوم نحن نرى الحال، كثير من المسلمين الإخوة يقينهم على الأسباب، يقينهم على الماديات، يقينهم على المشاهدات، مثل هذا اليقين إذا يموت صاحب هذا اليقين كيف يكون حاله بعد الموت؟ ولذلك المقصود كيف نحن وياكم نتحصن الإيمان واليقين المطلوب الذي ينفعنا الله تعالى به، وكذلك كيف تصلح العبادات وياتي فيها روح وياتي فيها قوة، وكذلك مكانة أعمال أصحاب النبي صلى الله عليه وسلم، وكذلك أخواننا سبحانه وتعالى خروجنا حتى كيف المسلم يعرف يستخدم وقته صحيحا ويستخدم ماله صحيحا ويستخدم فكره وجميع جوارحه وفق أوامر الله سبحانه وتعالى ويتبع هدي النبي صلى الله عليه وسلم. ত্রিভুজ সঙ্গে ভাই আমরা আল্লাহর রাস্তা যাওয়ার জন্য আমরা আল্লাহর রাস্তা কেন বাহির হব, আমরা এই জবরদস্ত মেহনত তো আমাদের জিন্দগির কাম আর জিন্দগির মাকসাদ, আমরা যখন এই মেহনত দিয়ে খাড়া হব এবং মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবো, ইমানের দিকে ডাকতে থাকবো, এই মেহনত করতে করতে আল্লাহ আমাদের ভিতরে ইমানকে বানিয়ে দিবে, আল্লাহ পাকের জাতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে মজবুত হইতে থাকবে, আল্লাহ পাকের সিফাত আর গুণাবলীর ইয়াকিন আমাদের দিলের মধ্যে মজবুত হইতে থাকবে, মাগরিবাতের ইয়াকিন বলতেছেন যে আমাদের দিলের মধ্যে মজবুত হইতে থাকবে যখন আমরা এই মেহনত নিয়ে খাড়া হব, এক একজন মানুষকে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা আল্লাহ পাকের জাতের সিফাতের বর্ণনা দিতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, আল্লাহ জাল্লা শানুহু আমাদের দিলের ইয়াকিনকে বাড়াই দিবেন, বলতেছেন যে যখন আমরা এই মেহনত করতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, দাওয়াতের দ্বারা আল্লাহ আমাদের ইমানের মজবুতি দিবেন, ইমানের মধ্যে উন্নতি হবে, ইমানের মজবুতি আসবে, সাথে সাথে আমাদের ইবাদাতের মধ্যে রূহ আসবে, ইবাদাতের মধ্যে জ্ঞান হবে, ইবাদাত জানদার হবে, ইবাদাত শক্তিশালী হবে। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু মানুষকে আওয়ামের দিচ্ছেন, মানুষকে আহকাম দিচ্ছেন, তার সাথে সাথে আল্লাহ পাক ওয়াদাও করছেন, যখন মানুষ ইয়াকিনের সাথে ওই ইবাদাতগুলি পুরা করে আল্লাহ কুদরতের দ্বারা তার ওয়াদা পুরা করেন, আল্লাহ পাকের গায়েবি নিজাম তাদের পক্ষে ব্যবহার হয়, আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে সে ফায়দা নিতে থাকে, উপকৃত হইতে থাকে, আল্লাহ জাল্লা শানহু ইবাদত এই জন্য দিচ্ছেন, দুনিয়ারও সে দুনিয়াতেও সে ফায়দা নিবে, মৃত্যুর পরে ইবাদতের এই আসল ওয়াদা আল্লাহ জাল্লা শানহু মৃত্যুর পরে পুরা করবেন। দুনিয়াতেও এই ইবাদতের দ্বারা আল্লাহ পাকের আহকাম গুলি পুরা করার দ্বারা দুনিয়ার জরুরত পুরা করবেন। বলতেছেন যে এই জন্যই তো আল্লাহ পাক আহকাম দিচ্ছেন, দুনিয়া আজকে আমাদের এই ইবাদত থেকে ইয়াকিন সরে যাওয়ার কারণে মুশাহাদা যেগুলি দেখা জিনিস আল্লাহর সৃষ্টির উপরে আমাদের ইয়াকিন আসে গেছে, আমাদের ইয়াকিন আজকে মুশাহাদার উপরে দেখা জিনিসের উপরে আল্লাহ পাকের বিভিন্ন মখলুকের উপরে আমাদের ইয়াকিন চলে গেছে। বলতেছেন যে ভাই এই অবস্থা নিয়ে আমরা যদি কবরে যাই আমাদের কি অবস্থা হবে, এজন্য আমরা আমাদের ইমানকে মজবুত করতে হবে, মখলুক থেকে দিলকে পরিবর্তন করে আল্লাহ পাকের জাতের যতীন আমাদের দিকের মধ্যে বসাইতে হবে, ইবাদতের মধ্যে মেহনত করি, ইবাদতের মধ্যে জান পয়দা করতে হবে, ইবাদতের মধ্যে শক্তি পয়দা করতে হবে, ইবাদত যাতে জানদার হয়, ইবাদত যাতে শক্তিশালী হয়, এজন্য আমরা মেহনত করি, আমাদের ইবাদতকে জানদার বানাইতে হবে। যখন ইবাদত শক্তিশালী হবে, ইবাদত রূহ বলা হবে, তখন এই ইবাদত আল্লাহ পাকের খাতরানা থেকে নেওয়ার জন্য রাস্তা হয়ে যাবে। ইবাদতের দ্বারা আমরা আল্লাহ থেকে ফায়দা নিতে পারবো, আল্লাহ পাকের নিজাম থেকে ফায়দা নিতে পারবো এবং আল্লাহ পাকের কুদরতি খাজানা থেকে ফায়দা নিতে পারবো। বলতেছেন যে ভাই এই জন্য এক জবরদস্ত মেহনত আমাদের জিম্মায়, আমরা এক একজন মানুষকে এর উপরে উঠাবো, এক একজন মানুষকে নাফরমানি থেকে বাঁচাবো, এক একজন মানুষকে আল্লাহ পাকের হুকুমের উপরে উঠাবো, যাতে প্রত্যেকটা মানুষের জিন্দগি পরিবর্তন হয়, প্রত্যেকটা মানুষের ফিকির পরিবর্তন হয় এবং প্রত্যেকটা মানুষের রোগ এবং লক্ষ্য পরিবর্তন হয়। আল্লাহ আমাদেরকে যে জানার মাল দিতেন, এই জানার মাল আমাদের দুনিয়ার মন চাহি জিন্দগির মধ্যে লাগাইবার জন্য আল্লাহ দেন নাই, বরং এই জানার মালের বড় লক্ষ্য রয়ে গেছে। বলতেছেন যে এই জানার মাল এই জন্য খরচ হবে যাতে আমাদের নিজেরও পরিবর্তন হয়, আমাদের ইমানের পরিবর্তন হয়, আমাদের ইবাদতের পরিবর্তন হয়, আমাদের মধ্যে পরিপূর্ণ দিন আছে এবং এক একজন মানুষকে মেহনত করি আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচানোর জন্য এবং আল্লাহ পাকের হুকুমের উপর উঠানোর জন্য। এত বড় কামের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমাদেরকে আল্লাহ জানার মাল এবং আমাদেরকে যোগ্যতার ফিকির আল্লাহ এই জন্যই দিতে। لذلك إخوانا ربنا تعالى بهذا الخروج الحمد لله يترقى منسوب الإيمان، وكل ما يترقى منسوب الإيمان كأي إنسان هذا الإيمان لإخوياته عنده شعور وإحساس من مسؤولية الدين، أن عليه مسؤولية تجاه نفسه، عليه مسؤولية تجاه أهله، عليه مسؤولية تجاه جيرانه وأقربائه وأرحامه، وأن عليه مسؤولية تجاه العالم والإنسانية كلها، أن نحن كلنا مسؤولين عن جميع البشرية كيف الدين يأتي الجميع البشري والإنسانية فيحمل هذا الرحمة ويبدأ يدعو للجميع ويسأل على الجميع يتفكر في الجميع. وهذا ما كان على النبي صلى الله عليه وسلم والصحابة، أن النبي صلى الله عليه وسلم مسؤوليته ليس فقط كان موجودي في زمانه، بل مسؤوليته لن تقوم الساعة وهو ما عاش في النبوة إلا 23 سنة. إذا من الذي وصل للرسالة إلى الجميع الإنسانية من بعده؟ لذلك النبي صلى الله عليه وسلم حجة الوداع قال بلغوا عني ولو آية، وقال أيضا على فليبلغ الشاهد منكم الغاية. المسؤولية تقع على الجميع، يجب أن نتفكر في نجاة جميع البشرية من النار ودخوله في رحمة الله سبحانه وتعالى. كذلك أخوانا سبحانه وتعالى بجانب هذا، بجانب الخروج التي مطلوب نحن نخرج 4 أشهر أو أكثر من 40 يوم أو غير ذلك، كذلك مطلوب إنسان بعد ما يرجع في المقام كيف يكون بيئة صالحة لتعينه على الاستقامة على الدين. إذا كما قلنا نحن وياكم كيف نكون بيئة في مساجدنا ونجتهد في هذه البيئة نحيي أعمال الهداية التي كانت في مسجد النبي صلى الله عليه وسلم في مساجدنا. إذا من هذه 5 أعمال كيف تحيا أعمال يومية من حلقات التعليم يوميا ومشهر يوميا، كذلك تفريغ وقت يوميا وزيارة الناس كل يوم، وكذلك أيضا يكون عندنا أعمال أسبوعي الذي جولة مقامية وجولة انتقالية مع الاهتمام بها، كذلك في كل شهر نخرج 10 أيام وأقل قليل، كل شهر نخرج 3 أيام حتى نجتهد تجديد الإيمان، وكذلك أيضا في كل سنة نحاول نخرج الإخوة 4 أشهر مثلا 4 يوم. هذه أعمال مقامية مطلوب كل أحد منا يهتم به ويعين هذه الأعمال لأجل استقامته وأجل صلاحه، وحتى الإخوة يتلقى الصفات يوم بعد يوم حتى يأتي الخروج الآخر. في هذا الترتيب نطلب كلنا نحن يقف الشيء نحيى أعمال في الخروج، لما نرجع المقام نحيى بأعمال في المقام، حتى الإخوة بهذا الترتيب أن يتلقى شيء فشيء حتى يصل إلى مستوى أن الهدف الإخوة المطلوب علينا أن ترجع الأمة على المستوى الذي شرف عليه النبي صلى الله عليه وسلم الأمة. وما هو المستوى الذي شرف عليه الأمة؟ أن يأتي فينا استعداد لتضحية للدين متى يأتي أي مقتضى الدين، أي طلب للدين، أي نداء للدين، نكون مستعدين لخروج الله سبحانه وتعالى ولإعلاء كلمة الله، حتى لا تبقى الأسباب ولا التجارة ولا المزارع ولا المهن ولا النساء ولا الأولاد يكونوا حجبا لنا عن قيام الدين، كما كانوا أصحاب النبي صلى الله عليه وسلم إذا سمع نداء يا خير الله الكبير أو يسمع نداء الصلاة الجامعة كان يستجيبون مباشرة للنداء ويخرجون حتى متقنا بالدين. وهذا هو المطلوب المستوى الذي المطلوب الأمة ترجع إليه. প্রদর্শন যে ভাই আমরা কেন আল্লাহর রাস্তা বাহির হবো চার মাসের জন্য দিল্লার জন্য? প্রদর্শন যে এই জন্যই আমরা আল্লাহর রাস্তা বাহির হবো, যাতে মেহনত করে আমাদের ইমানকে মজবুত করি, আমাদের দিলের ভিতরে ইমান মজবুত হয়, আমাদের জিন্দিগির মধ্যে পরিপূর্ণ দিন আসে। শুধু আমাদের জিন্দিগির মধ্যে পরিপূর্ণ দিন আসা শেষ না, যেহেতু আমরা শেষ নবীর উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ওনার জমানার মানুষের জন্যই পাঠানো হয় নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনে বাবা সমস্ত মানব জাতির জন্য নবী হিসাবে এক জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি। আমরা যখন আল্লাহর রাস্তা যাই মেহনত করতে থাকবো, ইমানের দাওয়াত দিতে থাকবো, ইসলামের দাওয়াত দিতে থাকবো, মানুষকে দিনের দিকে ডাকতে থাকবো, আল্লাহ আমাদের ভিতরও পরিবর্তন করে দেবেন, আমাদের বাহিরও পরিবর্তন করে দেবেন, আমাদের ইমানের মধ্যে মজবুতি আসবে, আমাদের দিনের দিন আমাদের জিন্দগির মধ্যে পরিপূর্ণ দিন আসবে। বলছেন যে এই দিন শুধু আমাদের জন্য না, এই দিন শুধু আমাদের জন্যই আমাদের উপরে জিম্মাদারি না, আমার উপরে যেরকম আমার জিম্মাদারি সাথে সাথে আমার বিদ্যুৎ বাচ্চারও আমার উপরে জিম্মাদারি, আমার পাড়া প্রতিবেশীরও আমার উপরে জিম্মাদারি, আমার দেশবাসীরও আমার উপরে জিম্মাদারি, সাথে সাথে পুরা আগমের পুরা দুনিয়ার মানব জাতিরও আমার উপরে জিম্মাদারি, আমাদেরও আমাদের উপরে দায়িত্ব। বলতেছেন যে ভাই এই দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের জিম্মায় আসছে। যখন আমরা এই জিম্মাদারিকে এই জিম্মাদারি নিয়ে খাড়া হবো এবং আল্লাহর রাস্তা বাহির হয়ে মেহনত করতে থাকবো, তো আমাদের অনুভূতির মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ হো আমাদের অনুভূতি পরিবর্তন করে দিবেন, আমাদের যে জিম্মাদারি জিন্দগির মাস্টার বুঝে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে লম্বা হায়াত পান নাই, 23 বছর নবুয়তের পরে কেমন জবরদস্ত মেহনত করেছেন, উম্মতকে কেমন কিভাবে এই মেহনতের উপর উঠাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে এই উম্মতের জিম্মাদারি বুঝেই দিতেন যে তোমাদের মধ্যে যারা উপস্থিত যারা অনুপস্থিত তাদের নিকটে দিন পৌঁছানো তোমাদের জিম্মাদারি, তোমরা যে যতটুকু জানো অতটুকু অন্যের দিকে পৌঁছানো তোমাদের জিম্মাদারি। বলতেছেন যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই জিম্মাদারিকে 100 ভাগের 100 ভাগ আদায় করতেন। আল্লাহ ওনাদের মধ্যে ওনাদের ইমানেরও পরিবর্তন করে দিতেন, ওনাদের জিন্দগিরও পরিবর্তন করে দিতেন, ওনাদের মধ্যে এই দিনের শুরুর অনুভূতি আসে, এই জিম্মাদারির অনুভূতি আসে, জান আর মাল নিয়ে কিভাবে পুরো পুরো দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করার জন্য ছড়াই পড়তেন। বলতেছেন যে ভাই আমাদেরও একই কাম, একই জিম্মাদারি, আমরাও যখন ওই জিম্মাদারিকে পুরো করার জন্য খাড়া হবো, নিজের জান আর মাল নিয়ে খাড়া হবো, পুরো দুনিয়ার মধ্যে মেহনত কে সামনে নিয়ে খাড়া হবো, আল্লাহ আমাদের ইমানের পরিবর্তন করে দিবেন। বলতেছেন যে ভাই আমাদের জিন্দগির পরিবর্তন আসবে, আমাদের মধ্যে পরিপূর্ণ দিন আসবে, আমাদের জিন্দগি পরিবর্তন হবে এবং আমাদের উচিরায় আল্লাহ মানুষের জিন্দগিও পরিবর্তন করবেন। বলতেছেন যে ভাই এটা শুধু 4 মাস আর 3 মাসের কাম না, যে আমরা বাহিরে যাই 4 মাস মেহনত করব, আমরা বাহিরে যাই 4 মাস মেহনত করলাম, বাহিরে যাই 40 দিন মেহনত করলাম। বলতেছেন যে ভাই এটা শুধু 4 মাস আর 3 মাসের কাম না, এটা তো আমাদের জিন্দগির মাকসাদ, আমাদের জিন্দগির উদ্দেশ্য। আমরা যখন বাড়িতে ফিরে যাব 4 মাস লাগাই 3 মাস লাগাই, অথবা এখান থেকে আমরা যখনই ফিরে যাই, আমরা নিজের মহল্লার মধ্যে মেহনত করি, আমাদের মহল্লার পরিবেশ বানানো, আমাদের মহল্লার মধ্যে এমন পরিবেশ বানাই এই পরিবেশের দ্বারা আমিও দিনের উপরে যাওয়া সহজ হয়, এই পরিবেশ আমার দিনের কাজের মধ্যে সাহায্য করে, এই পরিবেশের দ্বারা আমিও দিনের উপরে চলতে পারি। বলতেছেন যে ভাই, এই জন্য আমরা আমাদের মহল্লার মধ্যে মসজিদকে কেন্দ্র করি, মেহনতের এক পরিবেশ বানাবো, যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে কেন্দ্র করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে দিয়ে এক জবরদস্ত মেহনত করে খাড়া করতেন। বলতেছেন যে ভাই, আমরাও যদি আমাদের মসজিদকে মেহনত কেন্দ্র বানাই এবং মসজিদের মধ্যে মেহনতকে নিয়ে খাড়া হই, আমাদের মধ্যে পরিবর্তন আনবেন, আমাদের মহল্লার মধ্যে পরিবর্তন আনবেন এবং মহল্লার মধ্যে এক দিনী পরিবেশ হবে, এই পরিবেশের মধ্যে আমিও দিনের উপরে চলা সহজ হবে, আমার মধ্যে দিন দিন যোগ্যতা বাড়তে থাকবে, আমাদের মধ্যে দিন দিন আগ্রহ বাড়তে থাকবে। বলতেছেন যে দিনের উপরে চলা, দিনের মেহনত করার জন্য যোগ্যতা বাড়তে থাকবে, এজন্য আমাদের বলতেছেন যে ভাই, বাহিরেও মেহনত, প্রতি বছর বাহিরে চার মাস লাগানো এবং যখন মহল্লায় ফিরে আসি মসজিদের মধ্যে পাঁচ কাম, এই কামকে নিয়ে খুব মজবুতির সাথে আমরা খাড়া হই, মসজিদবার জামাত বানাই। বলতেছেন যে প্রতিদিন তিনটা কাম, নিজের মসজিদের মধ্যে তাজিম এবং ঘরের মধ্যে একটা তাজিম। দ্বিতীয় কাম হয়েছে, বলতেছেন যে প্রতিদিন মাসওয়ারা চিন্তা করা, আমি আর কি মেহনত করতে পারি। বলতেছেন যে আমাদের মহল্লা থেকে নিয়ে শুরু করি পুরা দুনিয়ার মধ্যে দিনকে চিন্তা করার জন্য আর কি করতে পারি, আর কি টাকা যা আছে, এবং পুরা দুনিয়া থেকে দিন বেদিনীকে খতম করার জন্য, বেদিনী দুনিয়া থেকে খতম হয়ে যায়, এই জন্য আর আমার করণীয় কি। বলতেছেন যে এই নিয়ে জেমাস খাটানো চিন্তা করা। বলতেছেন যে যখন এই মাসওয়ারাকে সহিভাবে ওজুদে আসবে, আমরা দিনের ফিকির নিয়ে এই ফিকিরকে সামনে রাখি, পুরা দুনিয়ার মধ্যে দিনকে চিন্তা করার জন্য বেদিনী খতম হওয়ার এক থেকে নিয়ে মাসওয়ারায় বসি, মাসওয়ারা করে এবং দিনের টাকাটাগুলি আমরা সাথীদের মধ্যে পরিবর্তন করে দিই, এই টাকাটাগুলি পুরা করার জন্য আড়াই ঘন্টা থেকে আধ ঘন্টা পর্যন্ত আমরা প্রতিদিন মেহনত করি এবং প্রতি সপ্তাহে নিজের মহল্লার কাছে এবং পার্শ্ববর্তী মহল্লার মধ্যেও প্রতি মসজিদের মধ্যে এই কামকে চালু করার জন্য পাঁচ কাম, এই প্রতি মসজিদের মধ্যে দিনের এক পরিবেশ কায়েম করার জন্য বেদিনীকে খতম করার মেহনতের জন্য যদি এক একটা মসজিদকে কামের উপর উঠাইবার জন্য পার্শ্ববর্তী মহল্লার মধ্যে দ্বিতীয় গাছ এবং প্রতি মাসে আল্লাহ যদি তৌফিক দেন আমরা দশ দিন লাগাই আর না হয়তো কমপক্ষে তিন দিন জামাত বানাই, আমরা মেহনত করি, আমাদের ইমানের মধ্যে মজবুতি আসবে, আমাদের জিন্দগি পরিবর্তন হইতে থাকবে এবং আমাদের মধ্যে দিনের উপরে যাওয়ার যোগ্যতা আসবে, দিনের তাকাজা নিয়ে যাওয়ার যোগ্যতা আসবে, নিজের দিনের তাকাজায় যখনই আমাদেরকে ডাকা হয় কোনো জিনিস আমাদেরকে বাধা দিতে পারবে না, না আমাদের দোকান আমাদেরকে বাধা দিবে, না আমাদের বাড়ি আমাদেরকে বাধা দিবে, না আমাদের ক্ষেত সামার আমাদেরকে বাধা দিবে, না আমাদের বিবি বাচ্চা আমাদেরকে বাধা দিবে। যেহেতু দিনের তাকাজা আসছে, দিনের তাকাজা আমার জিন্দগির সর্বপ্রথম কাম, এর জন্যই এত আল্লাহ আমাকে জান দিতেন, আমাদেরকে মাল দিতেন, আমাদেরকে যোগ্যতা দিতেন। বলতেছেন যে যখনই এই ডাক আসছে, যেহেতু আমি মেহনত করতে করতে আমার মধ্যে যোগ্যতা আসতেছে, আমার মধ্যে যোগ্যতা বাড়তেছে, তখন এই দিনের তাকাজা পুরা করা আমার জন্য সহজ হবে, আমি তাকাজা পুরা করার জন্য জানাইতে পারবো, যখনই তাকাজা আসে আমি রাস্তায় বলতে পারবো আমি উপস্থিত, আমি হাজির, আমি তৈয়ার আছি, এই কথা বলতে পারবো, যেহেতু মেহনতের দ্বারা যোগ্যতা পয়দা হয়েছে। যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করতে করতে এমন যোগ্যতা আসছে, যখনই আওয়াজ আসছে ইয়া সাইয়্যিদাল্লাহি ইরশাদি, হে আল্লাহর সাবারি তুমি সাবার হও, দিনের তাকাজা আসছে, সাথে সাথে দিনের তাকাজা রওনা দিয়ে সেখানেই জান দিয়ে দিতেন। বলতেছেন যে যখনই দিনের তাকাজা মদিনাতে আসছে, অন্য কোন কলমার জোর হয় নাই, এতটুকুই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যথেষ্ট ছিল। আসসালাতু জামিআ, এই সব এই এক ডাকের উপরে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য এলান হয়েছে, ওনারা বুঝে ফেলছেন দিনই কোন তাকাজা আসছে। এই আওয়াজ শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে নববীতে জমা হয়ে গেছেন, এই তাকাজার জন্য যাকে বলা হয়েছে, এই জামাত বানানো হয়েছে, কাহারো থেকে কোনো ওজুর পাওয়া যায় নাই, কোনো আপত্তি পাওয়া যায় নাই, উম্মতের মধ্যে এরকম যোগ্যতা আছে, মেহনত করতে করতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে এরকম যোগ্যতা পয়দা হয়েছে। তিনি বলতেছেন যে ভাই, এই জন্যই বলা হইতেছে আমরা প্রতি বছর 4 মাস লাগাই, প্রতি বছর 4 মাস বাহিরে মেহনত করি, আর বাকি 8 মাস আমাদের মহল্লার মধ্যে আসামের সাথে এমন ভাবে জমি মেহনত করতে থাকি, কোরবানির সাথে করতে থাকি, তো করতে করতে আল্লাহ আমাদের মধ্যে ওই যোগ্যতা পয়দা করে দেবেন যেই যোগ্যতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে ছিল। যখন এই যে কোনো ডাক দিনের টাকাদার ডাক থাকতো, ওনারা আল্লাহ পাইক বলতেন, সত্যি যদি আমরা এই মেহনতকে তার হকের সাথে আদায় পুরা করি তো আল্লাহ আমাদের মধ্যেও যোগ্যতা দিবেন। যখন এই দিনের ডাক আসবে, দিনের টাকাদা আসবে, আমরা এক কদমে খাড়া হয়ে যাব, কোনো জিনিস আমাদেরকে ফিরাইতে পারবে না। علينا أوقات من الله ونحن من الله ونرجع إلى الله ونألنا اليوم القيامة نرسل الله سبحانه وتعالى وراضنا عنا ونخرج تشبها بأصحاب النبي صلى الله عليه وسلم ومن تشبه بقوم حشر معهم أو فهو منهم وقلنا مليخ وإذا نقوم بهذا الجود الله يشهدنا يوم القيامة ثم أصحاب النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم ينتظرنا عند الحوض وكذلك كم تتزين الجنة يقامنا بهذا الجود المبارك إلى غير ذلك من المعودات التي وعد النبي صلى الله عليه وسلم لغدوة سبيل الله وروحا خير من الدنيا ما فيها مقام أحدكم سبيل الله خير من صلاته في بيته 70 عاما إلى غير ذلك من المعودات نسأل الله وعزنا على هذا الجود ولذلك مفروض نقدم الأوقات إن شاء الله حتى نأخذ هذا السبيل المبارك ومن إن شاء الله نسمو سعيد 4 أشهر بسم الله قوم لله তো বলতেছেন যে ভাই, আমরা আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিচ্ছেন, সময় দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, এই হায়াতটা একদিন শেষ হয়ে যাবে, আমরা আসছি আল্লাহ পাকের হুকুমে দুনিয়াতে, আবার আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে যাইতেই হবে, আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না, কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ আমাদেরকে দুনিয়াতে রাখি দিতে পারবে না, আমরা তো আল্লাহর দিকে যাইতে হবে। এইভাবে সেখানে যাওয়া দরকার, এই তৈরি নিয়ে যাওয়া দরকার, সেই তৈরি নিয়ে আমরা সেখানে যাই, আল্লাহ পাকের কাছে যাই। বলতেছেন যে ভাই, এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদেরকে যোগ্যতা দিচ্ছেন, আমাদেরকে জান আর মাল দিচ্ছেন, আমরা মেহনত করি, এই জান আর মালকে দিনের মধ্যে দিনের দিন দুনিয়ার মধ্যে চিন্তা হওয়ার মেহনতের মধ্যে লাগাই, আল্লাহ জাল্লা শানহু আমাদের জন্য আখেরাতে কত বড় বড় ওয়াদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে যারা আমল যাদের সাথে মিল হবে তাদের সাথে তাদের হাসর হবে। বলতেছেন যে আমরা যদি কোরবানির হিসাবে মেহনতের হিসাবে আমাদের জান আর মাল লাগানোর হিসাবে আমরা সাহাবাদের অনুকরণ অনুসরণ করি, আমাদের কাম আমাদের যোগ্যতা আমাদের ফিকির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের আমলের সাথে মিল হয়, আমলের মধ্যে লাগে, বলতেছেন যে আমাদের হাসর নাসর সাহাবাদের সাথে হবে, আমাদের হাসর নাসর নবীদের সাথে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন হাউজে কাউসারের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারকের দ্বারা আমরা হাউজে কাউসারের পানি পান করব। এবং আল্লাহ জাল্লা শানহু এই মহান মেহনতকারীদের জন্য জান্নাতকে যেভাবে সাজাইতেছেন, এই মেহনতকারীদের জন্য জান্নাতের ব্যাপারে যে ওয়াদা করছেন, বলতেছেন যে যখন আমরা আমাদের জিন্দগির মাকসাদ পুরা করব, জান আর মালকে দিনের জন্য পুরা দুনিয়ার মধ্যে দিন চিন্তা হওয়ার মেহনতের মধ্যে লাগাবো, তো বলতেছেন যে জান্নাতকে যে সুসজ্জিত করা হইতেছে, এই সুসজ্জিত জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং সাহাবাদের সাথে আমাদের হাসর হবে। এই জন্য বলতেছেন যে ভাই, এই জন্য আমরা আমাদের সময়কে পারে করি, এখন 4 মাসের জন্য হিম্মত করে দাঁড়াই বলে যে আমরা এই ইজতেমা থেকে 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় যাবো, জিন্দগি বানাবো, পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয় এই মেহনতের মধ্যে আমি আমার জিন্দগির একটা সময় লাগাই দিই। বলতেছেন যে বাকি জিন্দগির যাতে এর উপরে উঠতে পারি, এর উপরে চালাইতে পারি, এই জন্য হিম্মত করে 4 মাসের জন্য বলি। হাদিসে পাকের মধ্যে এক সকাল এক দিককাল আল্লাহর রাস্তা লাগানো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সেই উত্তম, এছাড়া আরো অনেক হাদিস আছে এই রাস্তা এবং এই মেহনতের যে ফজাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ গ্রামে এই মেহনতের ফজাইল সম্বন্ধে মেরে মোহতারাম আমরা তো বারবার শুনি, এই জন্য হিম্মত করে আমি দাঁড়াই যে আমি প্রতি বছর 4 মাস লাগাবো, এখন থেকে আমি শুরু করব। হিম্মত করে 4 মাসের জন্য দাঁড়াই বলি, জমাতবন্দি হব। আল্লাহ দেখতেছেন, হয়তো মেহমান ওনার নজরে দেখেন না, কিন্তু আল্লাহ জন্মস্থানবু দেখতেছেন, মেরে মহতারাম আল্লাহ পাকের ফেরেশতারা দেখতেছেন। এই জন্য আমরা হিম্মত করে 4 মাসের জন্য দাঁড়াই যাই, এবং আমাদের পাশে যে তসকিলের জামাত আছে, ইফতার জামাত আছে, আমাদের সাথী ভাইরা আছে, আমরা জমাবন্দি হই এবং জমাত হিসাবে মেরে মহতারাম আমাদের জমা